সালাম রহমতুল্লাহ বরকাত। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে তিনি বিভিন্ন প্রবাসী ভাইদের সঙ্গে একসঙ্গে থাকেন এবং সেখানে অনেক সময় টয়লেটগুলি অনেক নোংরা থাকে, এই জন্য উজু এবং গোসলের সময় অতিরিক্ত পানি ব্যবহার করেন, এটা কি তিনি গুনাগার হবেন? আলহামদুলিল্লাহ, সময় ভাই উজু এবং গোসল করা এটা ইসলামী শরীয়তের হুকুম এবং বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই পানি এবং উজু ব্যবহার করতে বলেছেন, তবে বিশেষ করে যেটা নিষেধ সেটা হলো আল ইসরাফ। ইসরাফ মানে অতিরিক্ত করা, অর্থাৎ অতিরঞ্জিত করা, বাড়াবাড়ি করা, এটা নিষেধ। ইসলামী শরীয়তে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি তিনবার করে ধৌত করতে বলা হয়েছে। মাথা মুছে করবে একবার, তাই এই ধৌতগুলি তিনবারের বেশি যদি কেউ করে তাহলে এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই এবং সেটা সে জুলুম করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনুমতি দেননি। এজন্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আবি কি উবাই বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল উযু শাইতানান ইউক্বালু লাহু ওয়াল হান ফাত্তাকু ওয়াসওয়াসিল মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উযু করার সময় একজন শয়তান আছে যার নাম হলো ওয়াল হান, সে উজু করার সময় মানুষকে ওয়াসওয়াসা দেয়, এরকম এই পানির বেশি করে খরচ করার জন্য ওয়াসওয়াসা দেয় যে এটা ভালো করে ধোয়া হইল না, আরো ধো আরো ধো আরো ধো, মনে হয় হইল না। এটা এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। রাওয়াহু ইমাম আহমদ ইবনে মাজা, ইমাম আহমদ ইবনে মাজা এই হাদিস বর্ণিত করা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, পানি অল্প করে ব্যবহার করতেন। যেমন সহি বুখারি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তিনি এক সা পানি থেকে খামসা পাঁচ মুদ পর্যন্ত, এক সা মানে প্রায় 3 কিলোগ্রাম বা আড়াই থেকে 3 কিলোগ্রাম পানি বা 3 লিটার ধরেন, বা তার চেয়ে আরো পাঁচ মুদ 5 লিটার, 3 থেকে 5 লিটার পানির মধ্যে তিনি উজু করতেন, এটা দিয়ে গোসল করতেন, ইয়াগতাসিল গোসল করতেন। এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে কানা ইয়াগসিলু সা বিল মা মিন আল জানাবা ওয়ায়ুআযযিহু বিল মুদ, এক মুদ পানি দিয়ে যেটা মনে করেন 1/2 লিটারের মতো, এরকম পানি দিয়ে তিনি উজু করতেন, আর এক সা পানি দিয়ে অর্থাৎ 3 লিটার পানি দিয়ে প্রায় গোসল করতেন। অথচ আমরা কিরকম করি, কত যে পানি নষ্ট করি, আল্লাহ আকবার। বাসায় পানি না থাকলে বোঝা যায় যে পানির কত কদর। কাজেই আপনার আমার উচিত হলো যে উজু ধোয়ার সময় তিনবার আপনি ধোবেন, তিনবারের অতিরিক্ত কেউ যদি করেন এটা জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা নিষেধ করেছেন, কিন্তু বিশেষ করে যদি সেটা এই ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন যে হাযাল উযু ফামান যাদা আলা হাযা ফাকাদ আসা ওয়া তাআদা ওয়া যালাম, যে ব্যক্তি তিনবারের বেশি ধৌত করবে সেটা এটা হলো সে সীমালঙ্ঘন করলো, জুলুম করলো, সে খারাপ কাজ করলো, ভালো কাজ করলো না। ইমাম আহমদ ইবনে খোজাইমা হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজাতে এবং নাসাইত হাদিস বর্ণিত রয়েছে। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু তিনবার তিনবার করে করবে, এর বেশি করলে আপনার জুলুম হলো। কাজেই বেশি করা ঠিক নয়, আর ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লা আমানু ইযা যাদা ফিল উযুই আলা সালাস আন ইয়াসাম, কেউ যদি উজুতে তিনবারের বেশি ধোয় তাহলে সে গোনা থেকে নিরাপদ নয়, অর্থাৎ সে গুনাগার হবে। ইমাম আহমদ এবং ইমাম ইসহাক এর জন্য বলেছেন লা ইয়াজিদু আলা সালাস ইল্লা রাজুলুন মুবতালা, যে যারা তিনবারের বেশি অতিরিক্ত ধৌত করে সেই তার মধ্যে একটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে, মুবতালা হয়ে গেছে, অর্থাৎ সে এমন কিছু সন্দেহের মধ্যে পতিত হয়েছে যেটা থেকে বের হওয়া কঠিন। এই জন্য করে আপনার আমার এই ওয়াসওয়াসা থেকে বেরিয়ে আসতে হবে। আর আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ান শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, কাজে উজু হোক গোসল হোক অপচয় করা যাবে না, প্রয়োজন যেটা সেটাই ব্যবহার করবেন। আর যদি নোংরা বেশি থাকে তাহলে সেটা প্রয়োজন মাফিক ধোয়া যায় যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত করা থেকে। ইসলাম এক হাদিসে বলেছেন যে তুমি যদি সমুদ্রের পানির সামনেও সমুদ্রেও যদি উজু করো সেখানে ইসরাফ করবে না, সমুদ্রে বলতেছেন ওয়া ইন কুনতু আলা নাহরিন জার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন যে মাররা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইয়াতাওয়াদ্দা, নবী করিম ইসলাম সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন, তিনি উযু করতেছিলেন, তখন উযুতে পানি বেশি খরচ করতেছিলেন। আল্লাহ নবী ইসলাম বললেন যে মা হাজা সারফ, কি রকম এমন করে তুমি অপচয় করতেছো কেন? ফাকাল আই সাহাবি বলেছিলেন আফিল উযু ইসরাফ, উযুর মধ্যে কি এরকম ইসরাফ হয় অপচয় হয়? কাল নাআম, আল্লাহ নবী ইসলাম বললেন হ্যাঁ। ওয়া ইন কুনতা আলা নাহরিন জার, যদি তুমি প্রবাহিত নদীর পাশেও উযু করো তাহলে পরিমাণ যতটুকু অতটুকু ব্যবহার করবে, এর বেশি নয়। রাওয়াহু ইবনে মাজাহ, ইবনে মাজাহ হাদিস গ্রন্থিত রয়েছে। কাজেই এই ইসরাফ করা থেকে আপনি আমি দূরে থাকবো। হাজা আল্লাহ রাব্বি সাহাব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব।